আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, তোমারই সৃষ্টির মাঝে তোমারই সৃষ্টির মাঝে খুঁজে পাই তোমার ঠিকানা, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, ফুল ফসলে মন করে কে দিল এই জগৎ ভরে, ফুল ফসলে মন করে কে দিল এই জগৎ ভরে, ফুল ফসলে মন করে কে দিল এই জগৎ ভরে, কার দয়াতে বইছে নদী কার দয়াতে ওই বইছে নদী, সে তো তোমার করুণা তোমার সৃষ্টির মাঝে তোমার সৃষ্টির মাঝে খুঁজে পাই তোমার ঠিকানা, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, মানুষের মনে তুমি দিয়েছ প্রেম প্রীতি ভালোবাসা, শিখায়েছ তুমি অনুগ্রহ করে হরেক রকম ভাষা, মানুষের মনে তুমি দিয়েছ প্রেম প্রীতি ভালোবাসা, শিখায়েছ তুমি অনুগ্রহ করে হরেক রকম ভাষা, সবুজ মাঠে সোনালি ধান পাখির কণ্ঠে মায়া বিতান, সবুজ মাঠে সোনালি ধান পাখির কণ্ঠে মায়া বিতান, সবুজ মাঠে সোনালি ধান পাখির কণ্ঠে মায়া বিতান, রংধনু আঁকা হয় কার টানেতে রংধনু আঁকা হয় কার টানেতে, দেখে আমি হই দিওয়ানা তোমার সৃষ্টির মাঝে তোমার সৃষ্টির মাঝে খুঁজে পাই তোমার ঠিকানা, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, তোমারই সৃষ্টির মাঝে তোমারই সৃষ্টির মাঝে খুঁজে পাই তোমার ঠিকানা, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি, আল্লাহ তোমার অপরূপ সৃষ্টি দেখে জোড়ায় দৃষ্টি।